ডিকশনারি খোলেন, সাল্লাতুল উদা আলা নার, আমি কাঠকে আগুনের উপর দিয়ে উত্তপ্ত করলাম এবং নরম করিলাম। ছোটবেলায় মাছ মারতাম, বাঁশের যে কঞ্চি বলি, আপনারা কি কঞ্চি বলেন না কেমন যায় না, এই কঞ্চিটা আঁকা বাঁকা, গিরা কাছে বাঁকা না, এই কঞ্চিগুলো এই আগুনে আমরা পল বলি, আপনার খ্যার বলেন, এই খেলের সকালবেলা যখন শিশির পড়া পলের উপরে ওই আগুনটা দিতে হয়, মানে নরম আগুনে ধোঁয়ার মধ্যে ওই শিবটা পোড়াতে হবে প্রতিটা গিরা গিরা, দেখবেন আস্তে আস্তে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। এইবার ওই শিবটা গোড়ার দিকে আম গাছে ডালে বাঁধবেন আর মাথার দিকে ইট ঝুলাবেন, সারাদিন ঝুলিয়ে রাখবেন, শিবটা সোজা হয়ে যাবে। এটা তো না, একে বলে সালাত। সালাতের বাস্তব ব্যাখ্যা হলো এটাই। এখন আমার অন্তর পরিশুদ্ধ করার জন্যই সালাতের বিধান দেওয়া হয়েছে, আমার অন্তরটা পরিশুদ্ধ আছেই, আমি জনগণের কল্যাণে সারাদিন কান্দি, যখনই রাষ্ট্রীয়তে কেউ অ্যাক্সিডেন্ট হয় আমি ঢাকায় বসে কেন্দ্রে যার যার হয়ে যায়, অন্তর ভালো, কারো কোনো ক্ষতি হলে অন্তরটা আমার গলে যায়, আমি তো ভালো। আবার কেন মোটি দেশে এই প্রচন্ড শীতের মধ্যে উজু করে ফজর সালাত আদায় করতে হবে, আর এখন জুমার সময় দিব্যে এত ইন্টারভিউ নিয়েছিলাম, বাচ্চা দিয়ে চলে আসলাম কেন আল্লাহ এখানে সালাত আদায় করার জন্য, এত হুড়াঙ্গাম কি দরকার? কারণ আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত তোমার হয়ে গেছে অলরেডি, অন্তর অন্তর তো আমি নরম করে ফেলেছি, দিল তোমার ভালো। দলিল ডিকশনারি খোলেন, সমস্ত আরবি ডিকশনারি একই কথা বলছে, সালাত অর্থ হলো নরম করা। এখন আপনি কি ব্যাখ্যা দেবেন? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো অনুরূপ ভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আপনাদের শিব সাজা করা চলবে? অন্তর নরম করলে হবে? এখন আর হবে না, এখন আপনাকে ঐক্যম করা লাগবে। যদি মুসলমান হন, আল্লাহ রসুলের দেখানো পথে সালাত আদায় করতে হবে, আপনার নিজস্ব থিওরি অনুযায়ী সালাত আদায় করা যাবে না। জাকাত অর্থ পবিত্রতা, সবাই জানি আমরা, কাদা আপলাহা মান তাজাক্কা, যে ব্যক্তি পরিচ্ছন্ন হলো সে সফল কাম হলো, অন্তর পরিশুদ্ধ আছে, আবার খামকা টাকা ব্যয় করবে কেন? আমি নিজে কামাই করে টাকা নিয়ে আসলাম, ব্যাংকে ভরে ফেললাম, আরে এখন আলমরা বলে কি ওই টাকা জাকাত দাও, কি আবার কোন ফতোয়া হলো? অন্তর পরিচ্ছন্ন করার জন্যই তো টাকা গরিবকে দিতে হবে বাবা, অন্তর তো ঠিকই আছে, উদ্দেশ্য যখন হাসিল হয়ে গেল আর টাকা ব্যয় করবো কেন? দলিল দিতেই পারেন, কারণ ডিকশনারি তো ঠিকই বলছে। হবে না, আপনাকে আল্লাহ রসুলের কাছে মাথা করতেই হবে, তিনি বলে দিয়েছেন তুমি যে ইনকাম করো হালাল ইনকামের 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ তোমাকে দান করতে হবে, ওটাই হলো ফরজ জাকাত। জাকাতের ব্যাখ্যা যদি আপনি নিজের ডিকশনারির মোতাবেক দিয়ে দেন, আপনি ফেল। প্রতিটি ক্ষেত্রে আপনি ধরবেন আপনার চিন্তাধারা এই যে আল্লাহকে তাজকিয়া নফস, নফসকে পরিশুদ্ধ করার জন্য আমাকে পীড় ধরা লাগবে, কেউ চরম নাই পীরি মুরিদ, কেউ 1800 পীরি মুরিদ, মানে পীরি তো শেষ নেই বাংলাদেশে, সেখানে গেলে বিভিন্ন জিকির করতে হবে, বিভিন্ন লতিফা আছে, করে ওই হু হুট হুট না করলে দিল বা কলব সাফ হবে না, আপনাকে বুঝিয়ে দেওয়া হলে আপনি চলে গেলেন সেখানে, আপনি ওই সালাত আদায় করছেন ওটাও করছেন, আপনার ধারণা ওইটা না করা পর্যন্ত আপনার কলব সাফ হবে না। কিন্তু যখন আপনি শরীয়ত মানবেন, ইসলাম ফলো করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আপনাকে দেখতে হবে, দেখি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে কলব সাফ করেছেন, দেখতে হবে না? আমার খোলাফায়ে আরবা আবু বকর ওমর উসমান আলী তারা কিভাবে কলব সাফ করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে কলব সাফ করার তরিকা অ্যাপ্লাই করেছেন, আপনি খুঁজুন পাবেন কোথায়, হাদিস খুঁজতে হবে না, দেখেন সেটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি কি, তারা রাত্রি তৃতীয় প্রহরে উঠছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনু রাব্বাহুম খাউফান ওয়া তামআন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা সাজদা পড়ে দেখেন, তারা রাতের অন্ধকারে লেপ্তশোক ছেড়ে নিজের পার্শ্বদেশ বিভক্ত করে উন্মুক্ত করে বিছানা ছেড়ে উঠে আসছে, অতঃপর উযু গোসল করে ফ্রেশ হয়ে ইয়াদউনু রাব্বাহুম খাউফান ওয়া তামআন, তারা তাদের প্রতিপালককে আহ্বান করছে ভীতির সঙ্গে এবং আকাঙ্ক্ষার সঙ্গে, আমিন মা রাজাক না হুম ইউনফিকুন,